গুনহা রচনা করলো, মিথ্যা অপবাদ দিল। আল্লাহ ফাকর বলছেন আলাম তার এল্লাযিন যাযাক্কুনা আনফুসাহুম, হে নবী তুমি দেখেছো কি ওই লোকদেরকে যারা নিজের পবিত্রতা ঘোষণা করে, নিজেকে পবিত্র বলে দাবি করে। বালিল্লাহু ইয়াযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে ইচ্ছা পবিত্রতা দান করেন। ওয়ালা ইয়ুযলামুনা ফাতিলা, এবং তোমাদের সামান্য জুলম অত্যাচার করা হবে না। উনজুর কাইফা ইফতারুনা আলাল্লাহিল কাযিব, দেখো এরা কিভাবে মিথ্যা আল্লাহর উপর রচনা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে। ওয়াকাফা বিহি ইসমাম মুবিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এমন পাপিষ্ট করেছেন যে তাদের জন্য সুস্পষ্ট গুনাহের জন্য এই অপরাধী যথেষ্ট, যে আল্লাহ সম্পর্কে তারা মিথ্যা কথা বলে থাকে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।